السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ইতিপূর্বে আমি আমার সেই মা বোনদেরকে বলছিলাম যাদের স্বামী বিদেশে আছে, যাদের স্বামী ঘরে নেই, কাছে নেই, তাদের কত অসুবিধা, তাদের কত অসুখ, সে কথা আমাদের কারো অজানা নয়। যারা আমরা বিদেশে আছি, যারা প্রবাসী, তারা সবাই বুঝি যে তাদের কত কষ্ট। কিন্তু স্বামী যেহেতু ঘরে নেই, এই কষ্টের মাঝে আপনাকে কিভাবে থাকতে হবে সেই কথা আগে বলে এসেছি। কিভাবে আপনি থাকবেন, কিভাবে ভালো থাকতে পারবেন, কিভাবে নিরাপদ থাকতে পারবেন, তার জন্য যে কতগুলো পরামর্শ আমি বলতে শুরু করেছিলাম, তার মধ্যে প্রথম বলেছিলাম যে আপনাকে পর্দায় থাকতে হবে, বেপর্দা হয়ে বেড়াবেন না। ঘর থেকে কোনো প্রয়োজনের কাজে, খুব জরুরি কাজে যদি যেতেও হয়, তো আপনাকে পর্দা সহকারে যেতে হবে। পর্দা মানে মাথায় কাপড় বলছি না, পর্দা মানে চেহারা ঢাকা পর্দা, শাড়ি পর্দা, যাতে করে কোন অসৎ পুরুষ, কোন লম্পট, কোন মস্তান, কোন খারাপ, কোন অসৎ চরিত্রের পুরুষ আপনার দিকে তাকিয়েও না দেখে। কারণ বলেছিলাম যে রমণী হচ্ছে সৌন্দর্যময়ী, এবং যখনই সে ঘর থেকে বের হয় শয়তান তাকে কি করে দেখায়, লোভনীয় শোভনীয় করে দেখায়, আর তখন আপনার দিকে শয়তান তাকিয়ে থাকে। আর এই কথা বলেছিলাম যে যদি আপনি শ্বশুর বাড়িতে থাকেন, তখন হয়তো শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকদেরকে ভয় করে ভালো থাকবেন, আর মায়ের বাড়িতে থাকলে আপনি ইচ্ছামতো চলাফেরা করবেন, ইচ্ছামতো যেখানে সেখানে যাবেন, ইচ্ছামতো যাকে তাকে দেখা দেবেন, এটা কিন্তু ঠিক না। একথা বলেছিলাম, ছেলেরা জানে, পুরুষরা জানে, বউ নষ্ট বাপের বাড়ি, ঘি নষ্ট ঘাটে, পান্তা ভাতে ঘি নষ্ট, ছেলে নষ্ট হাতে। এরা ছেলেরা জানে, পুরুষরা জানে যে বাপের বাড়িতে বউ রাখলেই বউ নষ্ট হবে, এই জন্য নিজের বাড়িতে রাখতে চায়। কিন্তু নিজের বাড়িতে আপনি অসুবিধা বোঝেন, অনেক অসুবিধা দেখান, আমার অনেক কিছু গোপন কথা আছে, আমি শ্বশুর বাড়িতে বলতে পারি না, আমি মায়ের বাড়িতে বলি, এই সে এই সে, ঠিক আছে, সমস্যা নেই, মায়ের বাড়িতে থাকুন, কিন্তু থাকার মতো থাকতে হবে, যাতে করে আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্যতা না হয়, স্বামীর অবাধ্যতা না হয়, স্বামীর সম্মানে আঘাত না পায়। কেউ যেন না বলে অমুকের বউ ড্যাং ড্যাং করে বেড়াচ্ছে, কেউ যেন না বলতে পারে যে অমুকের বউ টোটো কোম্পানি। এইভাবে থাকতে হবে যেইভাবে শরীয়ত আপনাকে থাকতে বলে। সুতরাং পর্দা আপনাকে অবলম্বন করতে হবে, শরীয় পর্দা। নম্বর দুই, একথা বলেছিলাম যে বাড়িতে থাকুন, মায়ের বাড়িতে থাকুন কিংবা বাপের বাড়িতে, কোন রকম একসঙ্গে ওই ইখতিলাত যাকে বলে, মানে কোন এমন পুরুষের সঙ্গে ওঠা বসা করবেন না যার সঙ্গে কোন কালে বিবাহ বৈধ। যেমন আপনার দেওর, আপনার আপনার স্বামীর চাচাতো ভাই, নিজের ভাই, পুত ভাই, খালাতো ভাই, মামাইতো ভাই, বোনাই ইত্যাদি বহু রকমের, বা আপনার স্বামীর বন্ধু, এই সব যারা আছে তাদের সঙ্গে অবাধ মেলামেশা করবেন না। অবাধ মেলামেশা করলে যখন নেগেটিভ পজিটিভ কাছাকাছি হয়, তখন হয়তো বা কি হতে পারে, শর্ট সার্কিট, তাই না, আগুন লাগতে পারে। বোমার কাছাকাছি যদি আগুন চলে আসে, হয়তো বা বাস্ট হতে পারে। আপনি বলবেন না, আমি আমি তো ঠিক আছি, আমি ঠিক আছি। তো আপনি ঠিক থাকলে, আপনার মন ঠিক থাকলেই কি সবকিছু ঠিক হবে? না না না, বিড়াল যদি, ইন্দুর যদি মনে করে চোখ বন্ধ করলে পরে বিড়াল আমাকে দেখতে পাবে না, বিড়াল সত্যি দেখতে পাবে না, চোখ বন্ধ রাখলে, ইন্দুর যদি চোখ বন্ধ রাখে তো বিড়াল দেখতে পাবে না কেন? সুতরাং আপনি সাবধানতা অবলম্বন করলেও আপনাকে আরো সতর্ক থাকতে হবে, যাতে অন্য কেউ আপনাকে হামলা না করে বা আপনার প্রতি কুদৃষ্টি না রাখে। এজন্য সংঘর্ষ থেকে দূরে থাকতে হবে, কাছাকাছি হওয়া থেকে দূরে থাকতে হবে, যথাসম্ভব তাদের সাথে অবাধ মেলামেশা করলে হবে না। আপনি হয়তো ভাববেন যে না, আমার বন্ধু, আমার স্বামীর বন্ধু একদম ফেরেস্তার মতো, আমার স্বামীর ভাইয়েরা ফেরেস্তার মতো। ফেরেস্তার মতো যদিও হয়, তবু আল্লাহ আল্লাহ রসুলের ফরমান তো আর মিথ্যা না। সেখানে যদি, সেখানে তো এমন কথা না যে যদি কোন মানুষ ফেরেস্তার মতো হয় তার সঙ্গে পর্দা নেই, এমন কোন বিধান আছে নাকি শরীয়তে? না, যে শয়তানের মতো তার থেকেও পর্দা করতে হবে, আর যে ফেরেস্তার মতো তার থেকেও পর্দা করতে হবে। যদি আপনি ফেরেশতার মতো, ফেরেশতার মতো কি হতে পারে কি? না না না, যদি আপনি মনে করেন যে ফেরেশতার মতো, তবুও তার থেকে পর্দা করতে হবে। পর্দায় থাকবেন, অবাধ মেলামেশা করবেন না, কারণ এই সংঘর্ষের ফলে যেহেতু স্বামী এখন বাড়ি নেই, এখন কাছে যে আছে তার সঙ্গে অবাধ মেলামেশা হচ্ছে, ওটা বসা হচ্ছে, দেখবেন সেখানে আকর্ষণ সৃষ্টি হবে। আর আকর্ষণ সৃষ্টি হলে যেমন অফিসে হয়, স্বামীকে বাড়িতে রেখে আপনি অফিস করছেন, অফিসে চাকরি করতে যাচ্ছেন, বলুন অফিস যেমন স্কুল কলেজে যেমন পাশাপাশি বসে সেখানে কাজকর্মে পড়াশোনাতে যার সঙ্গে পাশাপাশি আপনি বসেন তার সঙ্গে কি কোনো সম্পর্ক প্রতিষ্ঠা হয় না? বলবে হ্যাঁ, ও তো ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওটা বয়ফ্রেন্ড, যে নিষ্কাম ফ্রেন্ড হয়, আমি হয় না বলছি না, বিরল হতে পারে, কিন্তু ছেলে মেয়েতে নিষ্কাম বন্ধুত্ব অসম্ভব। যখনই আপনি আপনি মেয়ে ছেলে হয়ে কোন ছেলের সঙ্গে বন্ধুত্ব করবেন, তাকে নম্বর দেবেন, তার কাছে নম্বর নেবেন, তাকে নিজের সুবিধা অসুবিধার কথা বলবেন, তার সঙ্গে যাওয়া আসা করবেন, তার গাড়িতে যাবেন, তার মোটর সাইকেলে যাবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি, হতে হতে হতে হতে এমন একটা আকর্ষণ সৃষ্টি হবে যে সেই আকর্ষণের ফলে, সেই সংঘর্ষের ফলে আগুনের ফিনকি ছুটবে। আর সেই আগুনের ফিনকি ছুটে আপনার সংসারে আগুন জ্বলাবে, আপনার ঘর বাড়ি জ্বলে ছারখার হয়ে যাবে। একসময় আপনার স্বামীকে হয় আপনি ছাড়বেন, না হয় স্বামী আপনাকে বর্জন করবে। সুতরাং খুব সাবধান, বুঝতেই পাচ্ছেন যে বাড়িতে যখন থাকবেন, চাহে মায়ের বাড়িতে চাহে বাপের বাড়িতে, আপনি মেয়ে ছেলে, মেয়ে ছেলেটা সৌন্দর্য বেশি পছন্দ করে, ভালো পরব, ভালো ভালোভাবে চুল আঁচড়াবো, ভালো বিভিন্ন রকমের সৌন্দর্য, ঠোঁটে লিপস্টিক ইত্যাদি পাউডার ইত্যাদি মেখে সেন্ট মেখে মহিলারা থাকতে ভালোবাসে। মহিলারা নিজেদের দেহ নিয়ে ব্যস্ত বেশি থাকে, এই জন্য পুরুষদের তুলনায় মহিলারা আয়নার সামনে তার জীবনের কত বছর যে কাটায় তা ঠিক নেই, আয়নার সামনে সাজগোজ, সাজগোজ হচ্ছে স্বামীর জন্য, মহিলাদের সাজগোজ কার জন্য? স্বামীর জন্য। স্বামী যখন বাড়িতে নেই তখন আপনি সাজগোজ করবেন না, কার জন্য সাজগোজ করবেন? শুধু মহিলাদের জন্য, ঠিক আছে মহিলাদের জন্য কোন, কিন্তু পর্দায় থাকতে হবে যেন কোন পরপুরুষ না আপনার দেওর। মুসলমান নারীর কি দেওর আছে নাকি? মুসলমান নারীর দেওর আছে? স্বামীর ভাইকে দেওর বলা হয়, দে দি বর, দেওর দে বর মানে দ্বিতীয় বর। মুসলমান নারীর একটা মাত্র বর হয়, সেটা হচ্ছে স্বামী, তার দ্বিতীয় বর হয় না। কিন্তু আপনি ভাবেন তাকে দেওর, তার সঙ্গে আপনি ওটা বসা, তার সঙ্গে হাসপাতাল, তার সঙ্গে মার্কেট, তার সঙ্গে এখানে ওখানে আপনি যাচ্ছেন, বরং তার সঙ্গে সিনেমা হলে যাচ্ছেন, তার সঙ্গে পার্কে যাচ্ছেন, ফলে আপনি বলবেন আপনি সতী, কিন্তু সতীত্ব রক্ষা করা বড় কঠিন। সতী, সতী হওয়ার চাইতে সতীত্ব রক্ষা করা বিশাল কঠিন। সুতরাং আপনি নিজেকে নিরাপদ ভাববেন না, সাবধান সাবধান, খবরদার, পুরুষ ছাড়া, নিজের স্বামী ছাড়া অন্যের জন্য সাজগোজ করবেন না, কারণ সেই সাজগোজ পুরুষের মনে আকর্ষণ সৃষ্টি করে। এজন্য কোরআনে আছে না যে যখন তোমরা কোন এমন অলংকার পরবে, সেই অলংকার পরে এমন ভাবে জমিনে চলাফেরা করবে না যাতে গোপন অলংকার প্রকাশ পায়। যেমন নুপুর ঝমক ঝমক করে চুড়ি ঝনঝন ঝনঝন করে চুড়ি বাজছে মহিলাদের, এতে কি হয়, পুরুষের মনকে আকর্ষণ করে। আর যখনই আকর্ষণ করে আপনি বলবেন আমি ঠিক আছি, কিন্তু তলায় তলায় আপনার ঠিক থাকাতেও দেখা যাবে কি, যে আপনার প্রতি কুদৃষ্টি পড়েছে। যেমন জিন পাওয়া হয় সেই রকম পুরুষ পাওয়া হয়, পুরুষ যুবক আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, অথচ আপনি বুঝতে পাচ্ছেন না। এ কথা, যে কথা সাজগোজে মহিলাদের মাঝে সর্বনাশ সৃষ্টি হয়, সে কথা কবি নজরুল বলেছেন এক জায়গায়, ফুলে ফুলে সেথা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেথা কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ, সেথা কামিনীর নয়নে কাজল, শ্রণীতে চন্দ্রহার, ঝর চরণে লাক্কা ঠোঁটে তাম্বুল, দেখে মরে আছে মার, প্রহরী যেখানে প্রহরী সেখানে, চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেথা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুলবান। এ হচ্ছে কি সংসারের একটা চিত্র, দুনিয়ার একটা চিত্র। ছেলে মেয়ে যখন একসঙ্গে থাকে তখন সেখানে চোখে চোখে বান, চোখে চোখে ফুল, চোখে চোখে চোখে হতে হতে। এই জন্যই আপনার শরীয়তের নির্দেশ হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন নিজের চক্ষু অবনত করে নেয়। অবনত করে মানে হারাম জিনিস যেন না দেখে, যেন কোন এমন নারীর দিকে তাকিয়ে না দেখে যে নারীকে দেখা তার জন্য হালাল না, যার সঙ্গে কোনদিন বিয়ে জায়েজ, এমন পুরুষকে, এমন মহিলাকে যেন তাকিয়ে না দেখে কাম নজরে। কাজ থাকলে প্রয়োজনে তো দেখা যায়, তাই না? কিন্তু কাম দৃষ্টিতে যেন তাকিয়ে না দেখে। তেমনি মোমেন নারীদেরকেও বলা হয়েছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মোমেন নারীদেরকেও বলো তারা যেন নিজেদের চক্ষু অবনত রাখে। পর পুরুষের দিকে তাকিয়ে না দেখে, কাম দৃষ্টিতে তাকিয়ে না দেখে এবং নিজেদের ইজ্জতের হেফাজত করে, নিজেদের দেহের হেফাজত করে। মহিলা সব হচ্ছে সৌন্দর্য, মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মহিলা সবই সৌন্দর্য। পুরুষ যেন তোমার কিছুই না দেয়, এমন পুরুষ যাকে দেখা দেওয়া যায় না সে যেন তোমাকে না দেখে। সুতরাং সাজগোজ করবে না, সাজগোজ করলে পরে তুমি সমস্যায় পড়বে, তোমাকে তোমার প্রতি কুদৃষ্টি হবে, পর পুরুষ এমন পুরুষ তোমার দিকে নজর করবে যে তুমি বুঝতেও পারবে না যে তোমাকে কে আকর্ষণ করতে চায় আর তোমাকে কে অপহরণ করতে চায়। অনেক সময় অপহরণের ঘটনা ঘটছে, অনেক সময় ধর্ষণের ঘটনা ঘটছে। আপনি বলেন আমি সত্যি, ঠিক আছে আপনি রাজি হবেন না, ঠিক আছে, কিন্তু জোর করে যখন সর্বনাশটা হয়ে যাবে তখন হয়তো আপনি গোপন করবেন, তখন চুপচাপ কাউকে বলতে পারবেন না, মা বাবাকে বলতে পারবেন না, শ্বশুর শাশুড়িকে না, স্বামীকে বলতে পারবেন, কারণ স্বামী বললে তো ঘৃণা করবে, স্বামীকে বললে তখন আপনি গোপন করবেন, অথবা যদি প্রকাশ করেন তো বুঝতেই পারছেন সর্বনাশটা কি হবে। নিজের ইজ্জত চলে গেলে তখন আপনি যে ইজ্জত নষ্ট করে তাকে শাস্তি দেন চাই না দেন, আপনার তো গেল। তাই আপনার সর্বনাশ হওয়ার আগে পূর্ব সতর্কতা অবলম্বন করতে হয়, এই জন্য শরীয়ত আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছে এবং সতর্কতা অবলম্বন করতে বলেছে। তার মধ্যে কি বললাম, পর্দা আর আপোষে একসঙ্গে অবাধ মেলামেশা না করা এবং স্বামী ছাড়া অন্যের জন্য সৌন্দর্য গ্রহণ না করা, বরং সেন্ট ব্যবহার না করা। আপনি বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, আপনার বাড়িতে আপনার স্বামীর নানা রকম আত্মীয় আছে আর সেখানে আপনি সেন্ট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? চামেলি বেলি অমক তমক কি কিসব নাম সেন্টে, বিভিন্ন রকমের সেন্ট গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছেন আপনি মহিলা হয়ে। আপনার শরীর থেকে একে তো আপনার শরীর এমনি আকর্ষণীয়, তার উপরে যে সেন্ট, আমাদের বাংলাতে বলে একে মা মনসা তাতে আবার ধুনের ধূপে কি বলে ধুনোর গন্ধ, একে তো মা মনসা তাতে যদি ধুনোর গন্ধ হয় তো অবস্থাটা কি হবে, তাই না? সুতরাং ডবল করে যদি আপনি পুরুষকে আকর্ষণ করেন, যেমন মহিলাকে বলা হয়েছে তারা যেন উঁটে হিলে যাওয়া কুজের মতো মাথার খোঁপা না করে, কেন? এতে পুরুষের আকর্ষণ হয়, মহিলার এত চুল, এত সুন্দর চুল, এতগুলো চুল, এত চুল দেখে পুরুষের মন আকৃষ্ট হয়। সুতরাং আপনার চুল যদি খোলা থাকে তাহলে অবস্থাটা কি বুঝুন, আপনার যদি নয়নে কাজল পরা ওই রূপ এবং ঠোঁটে তাম্বুল বা ঠোঁটে লিপস্টিক যদি আপনার লাগানো থাকে, সেই চেহারা যদি কেউ দেখে তাতে আকর্ষণ থাকবে। এই জন্য শরীয়ত আপনাকে নিষেধ করছে, খবরদার তুমি যেন সেন ব্যবহার করে আর প্রসাধন ব্যবহার করে তুমি প্রদর্শন করে না আর ঘুরিয়ে বেড়াবে না। হাদিসে আছে যে মহিলা সেন ব্যবহার করে এবং পরপুরুষের সামনে দিয়ে যায় আর তার মনে মনে থাকে যে আমার গায়ের গন্ধই পুরুষ শুঁকুক এবং আমার দিকে আকৃষ্ট হোক, সে মহিলা হলো যদিও ব্যবচার না করে ব্যবচারিনী, বেশ্যাসী, সে বেশ্যা, যদিও সে ব্যবচার না করে কিন্তু তার মনের ভিতরে আছে যে আমি সেন্ট লাগিয়েছি, এই সেন্ট আমাকে পরপুরুষরা দেখুক, আমি রং লাগিয়েছি এই রং আমার পরপুরুষরা দেখুক, আমি সুন্দর জামা পরেছি, আমি সুন্দর শাড়ি পরেছি আমার পরপুরুষরা দেখুক। আপনি দেখবেন বাজারে গিয়ে যে সৌদি আরবের মতো পরিবেশ, সুন্দর পরিবেশ, সবাই বোরকা পরে, তাই না? দু একটা মেয়ে দেখেছেন বোরকা তুলে রাখে, কেন তুলে রাখে? তাদের মনে নিয়ত থাকে যে আমি যে ম্যাক্সিটা পরে আছি, আমি যে নিচের ড্রেসটা পরে আছি সেটা দেখুক। এইভাবে দেখবেন তুলে রাখে অনেকে, এরা কিন্তু ভালো মেয়ে না, নিশ্চয়ই এরা ভালো মেয়ে না, যারা পর্দা করা সত্ত্বেও, যারা বোরকা পরা সত্ত্বেও নিজের সৌন্দর্য দেখাতে চায় তারা কি, তারা তো নিশ্চয়ই ভালো মেয়ে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তাদের নিজের সৌন্দর্য যেন প্রকাশ না করে, করে কার জন্য করবে, স্বামীর জন্য করবে, আর যার জন্য দেখা যায়, যেমন বাপ আছে, ভাই আছে, নিজের নিজের ছেলে আছে ইত্যাদি ইত্যাদি, তাদের সঙ্গে যার সঙ্গে চিরত্রিদের জন্য বিয়ে হারাম, চিরদিনের জন্য বিয়ে হারাম, কোন সময়ে বিয়ে যায় না, তাকে তুমি দেখাও সমস্যা নেই, এই লিপস্টিক দেখাও, চুল দেখাও, তোমার ড্রেস দেখাও সমস্যা নেই, কিন্তু যার জন্য কোন একদিন বিয়ে যায় তার সঙ্গে তার কাছে তুমি কোনোদিন এগুলো প্রকাশ করবে না, কারণ তোমার স্বামী বাড়িতে নেই, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি বলবে না আমার স্বামী আমাকে বলে আমার বন্ধু এলে তার খাতির করো, এমন আছে না নেই? এমন স্বামীকে কি স্বামী বলা হয়? বেড়া বা দায়ুস। আগে বলেছি যে দায়ুস জান্নাতে যাবে না, এমন স্বামী যে তার স্ত্রীকে ওসিয়ত করে, উপদেশ দেয় যে আমার বন্ধু যখন বাসায় আসবে তখন তার খাতির করো, তাকে চা পান করায় ইত্যাদি ইত্যাদি, আর যা বলে শোনো, যা বলে শোনো মানে তো বুঝতে পারছেন, শোনো পাউডার হয়ে যাবে অনেক কিছু, সুতরাং এমন পুরুষ হচ্ছে ভেড়া যে তার বন্ধুকে নিজের স্ত্রীর সাথে অবাধ মেলামেশা করতে অনুমতি দেয়, হচ্ছে ভেড়া। খবরদার, তুমি তোমার স্বামীর কথা শুনবে না। স্বামীর কথা শোনা ফরজ, কিন্তু যে কথা হারাম শোনা, যে কথা আল্লাহ আল্লাহ রসুলের কি হয় অবাধ্যাচরণ হয়, সে কথা তোমার জন্য শোনা হারাম। স্বামীর কথা শুনবে না, যদিও বলে আমার বন্ধু এসে খাতির করো, আমার চাচাতো ভাই এলে খাতির করো, বেপর্দায় সেখানে কেউ নেই, নির্জনতা অবলম্বন করবে, ঘরে আসবে দরজা খুলে দেবে, না খবরদার না, বলবে আমার পুরুষ এখন ঘরে নেই, আমি দরজা খুলব না। এটা হচ্ছে মহিলার নিয়ম, খবরদার। যেহেতু হাদিসে আছে ইয়াকুমু দুখুল আলাল মুগীবা, যাদের স্বামী ঘরে নেই, যাদের স্বামী নেই, খবরদার তাদের কাছে যেও না, তাদের কাছে যেও না, সেই মহিলার কাছে যেও না। আর যদি কেউ যায় তো সেই মহিলা যেন তাকে ঘর ঢুকতে না দেয়, তার কাছে আসতে অনুমতি না দেয়। কেন? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, তো স্বামীর আত্মীয় তো ঘরে, এক ঘরে থাকতে হলে কা, অত বড় বড় আল্লাহ আল্লাহ ঘর আছে, এক ঘরে থাকলে তো ভাবি থাকবেই, তো ভাবির কাছে তার স্বামীর আত্মীয়রা থাকবে, সেক্ষেত্রে কি দেওয়ারের ব্যাপারে কি আপনার মত? বললেন দেওয়ার হলো দেবর যাকে বলে, স্বামীর ভাই সে হলো মৃত্যু স্বরূপ, আল হামু আল মাউত, কারেন্ট, একদম কারেন্ট। এমনি কারেন্টে হাত দিলে কি হয়, মৃত্যু হয়। তেমনি যখনই আপনি দেওয়ার ভাবিকে একসঙ্গে আপনি কানেকশন লাগাবেন, যদি বলেন যে না দেওয়ার ভাবি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে না, করে না, অনেকে উপহাস করে, ভাবি দেওয়ারে উপহাস করে, আর না করলে মেশা বলে, বা না করলে আপনার দেখবেন যে যদি স্বামী স্ত্রীতে এক জায়গায় বসে, যদি স্বামী স্ত্রীতে এক জায়গায় বসে, তো বল বা দিনের বেলা তো দেখো বসে আছে এক জায়গায়, আর যদি দেওয়ার ভাবিতে এক জায়গায় বসে, তখন সমাজে কেউ কিছু বলে তো না, ভাবি হয়তো বসবে দুটো মজাকের কথা বলবে। সমাজ এমন হয়ে গেছে, পরিবেশ এমন হয়ে গেছে। আমাদের পরিবেশের নিয়ম হলো যে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে ইয়ারকি মারা হয়, তাই না, নষ্টি ফষ্টি করা হয়, আর স্বামীর বড় ভাইয়ের সঙ্গে কি করা হয়, তখন ঘোমটা পর্দা, যাকে বলা হয় কি বলা হয় ভাসুর, এক হচ্ছে ভাসুর, এক হচ্ছে দেওয়ার। ভাসুর হচ্ছে শ্বশুরের মতো, আর দেওয়ার হচ্ছে দ্বিতীয় বর। এটা কাদের, কাদের এটা আমাদের মুসলমানদের এ ব্যবহার, কাদের এই আচরণ, কাদের বিজাতির আচরণ, ওই পাশের বাড়ি থেকে আমাদের বাড়ি ঢুকে পড়েছে, আমরা সেটাকে মেনে নিয়েছি যে দেওয়ারের সঙ্গে নষ্টি ফষ্টি চলবে আর ভাসুরের সঙ্গে শ্বশুরের মতো ব্যবহার করতে হয়। আরে ইসলামে কোনো পার্থক্য নেই, স্বামীর বড় ভাই ছোট ভাই সমান, তাই না, স্বামীর বড় ভাই ছোট ভাই সমান, তোমার নিজের ভাইয়ের মতো মনে করো। যদি এক ঘরে থাকতে হয় তাহলে তুমি মহিলা তোমার স্বামীর বড় ভাইকে নিজের ভাই মনে করো, ছোট ভাইকেও নিজের ভাই মনে করো, একজনের সঙ্গে নষ্টি ফষ্টি চলবে, একজনকে শ্বশুরের মতো, না না খবরদার না, এ পার্থক্য ইসলাম করে না। তোমার নিরাপত্তার জন্য বলা হচ্ছে যে তুমি ভালোভাবে থাকো, খবরদার এই স্বামী স্বামীর ভাইদের মধ্যে পার্থক্য করো না, আর স্বামীর বন্ধুকে নিয়ে তুমি খবরদার নষ্টি ফষ্টি, যদিও স্বামী আদেশ দেয় তবুও না, যেহেতু এতে তোমার ক্ষতি আছে, তোমার স্বামীরও ক্ষতি আছে, যেহেতু তোমার স্বামী বোঝে না, তোমার স্বামী হচ্ছে জাহেল। যাই হোক, বোঝা গেল কি যে আপনি যখন বাড়িতে থাকবেন তখন সৌন্দর্য অবলম্বন করবেন না। নম্বর পাঁচ, যখন আপনি বাড়িতে থাকবেন তখন কোন রুমে আপনি নির্জনতা অবলম্বন করবেন না এমন পুরুষের সাথে যে পুরুষের সঙ্গে আপনার কোনো কালে বিয়ে যায়, নির্জনতা অবলম্বন করা যাবে না। কেমন? ভাবি, বড় ভাবি এসেছে, আর কেউ নেই বাড়িতে, সব দেওয়ার আছে, মা বলল যাও অমুককে ভাতটা দিয়ে দাও, সেটাকে দেও, আর স্বামী কোথায় আছে, বিদেশে আছে, বাইরে আছে। এবারে ভাবি গেল ভাত দিতে, ভাবি বসে পাশে বসে, এক ভাত দিচ্ছে, ভাত পাশে বসে খাবে, আর কেউ নেই বাড়িতে, কিংবা কিচেন, বড় বড় বাড়িতে যেখানে কিচেনে কিচেনে ভাত খায়, সেখানে কেউ নেই, ভাবি আর দেওয়ার, ভাবি ভাত খাওয়াচ্ছে কাকে, দেওয়ারকে। নির্জনতা অবলম্বন, এই যে নির্জনতা অবলম্বন, এইভাবে নির্জনতা অবলম্বন করা মোটেই বৈধ নয়, কোনোভাবেই নির্জনতা অবলম্বন করা যাবে না। আর যদি কেউ করে না মানে, তাহলে বুঝলেন যে সতর্কতা হাঁটি তো দুর্ঘটনা হই, এমন অবস্থা আসবে যে অ্যাক্সিডেন্ট হয়ে বসে থাকবে, তখন আর কেউ সামাল দিতে পারবে না। যখন নম্বর ৬, আপনি খবরদার একা সফর করবেন না, খবরদার একা সফর করবেন না, এটা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা। যদিও আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের পেপার পত্রিকায় বলছে মহিলা একা সফর করবে, মহিলা নারী স্বাধীনতা কোথায় গেল, যে একা সফর না করতে পারে তার তো নারী স্বাধীনতা থাকলো না, নারী হচ্ছে স্বাধীন, সে একা সফর করবে, তবে ধর্ষণ হলে, ধর্ষণ হলে আইন আছে, আরে সর্বনাশটা হওয়ার পর আইন নিলে কি হবে, আগে তো সর্বনাশটা হয়েই গেল। সুতরাং পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হলো যে মহিলা একা সফর করবে না, বিশেষ করে দূরের সফর, যেমন এই কদিন আগে আপনার প্রাইভেট পড়ে আসছিল, টিউশনি পড়ে আসছিল, রাতের অন্ধকারে তার সর্বনাশ হয়ে গেল। বরং সর্বনাশ কি, তাকে মেরেই ফেলল। কারণ অনেক সময়ে নারী বলে, আমি বলে দেবো, চিনতে পারে, যখন চিনতে পারে তখনই হয় সর্বনাশ। তাহলে তো ধরা পড়ে যাব, দিয়ে তাকে খুন করে দাও। খুন করে দিল, খুন করে দিয়ে নদীর পানিতে ভাসিয়ে দেয়, কোন সময় পুকুরে পানিতে পুঁজে দেয়, কখনো জঙ্গলে ঝাঁপে ধরে ঝাঁপে ফেলে দেয়। এইরকমই তো ঘটছে। একা সফর করার জন্য এই সর্বনাশ ঘটে। মহিলার উচিত নয় একা সফর করা। নারী স্বাধীনতার মানে এই নয় যে যৌন স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে এই নয় যে তুমি একা যেখানে যাবে সেখানে নিরাপত্তা নেই। আর নিরাপত্তা বিধানের খাতিরে শরীয়ত আমাদেরকে বলেছে, নারী যেন নিজের মাহারাম ছাড়া, নিজের বাপ, নিজের ভাই, নিজের ছেলে ছাড়া একাকী সফর না করে। অতএব আপনার স্বামী বিদেশে আছে, কাছে নেই, তখন আপনি খবরদার একা সফর করবেন না। নম্বর সাত, যদি আপনি কোন পুরুষকে বারবার দেখেন তাহলে খবরদার দৃষ্টি ফিরিয়ে নেবেন, বারবার তার দিকে দৃষ্টিপাত করবেন না। কারণ দৃষ্টিপাত করলে তার ছবি আপনার মনের মধ্যে অঙ্কিত হবে, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যার দিকে দৃষ্টিপাত করছেন সে যদি দেখে যে ভাবি আমার দিকে বারবার তাকাচ্ছে, তখন তার মনেও আকর্ষণ সৃষ্টি হবে, দিয়ে দুই দিক থেকে কি হবে, আকর্ষণ সৃষ্টি হবে। আর দুই দিক থেকে আকর্ষণ সৃষ্টি হলে বুঝতেই পারছেন তো কত তাড়াতাড়ি মিলন ঘটবে। প্রথমে হাসি, মুচকি হাসি, তারপরে কথাবার্তা, তারপরে ওয়াদা, তারপরে মিলনে তো আছেই, আছেই, এইভাবেই তো সর্বনাশটা ঘটে। সুতরাং আগে থেকে যাতে আপনার মুচকি হাসি না হয়, যাতে চোখের ইশারা না হয়, যাতে হাতের ইশারা না হয়, তার জন্য আগে সাবধান থাকতে হবে। চোখ এমন জিনিস যে চোখের মাঝে এমন আকর্ষণ আছে, চোখের মাঝে এমন ইশারা আছে যে সেই ইশারাতে সর্বনাশ ঘটে। যেমন সামান্য দেশলাই কাঠির মধ্যে আপনি যখন টোকা মারবেন, এইভাবে যখন আপনি ঘর্ষণ দেবেন তখন আগুন বের হবে, ঠিক সামান্য চোখের ভেতরে। কবি নজরুল বলেছেন, নয়না এখানে জাদু জানে সখা, এক আখি ইশারায় লক্ষ যুগের মহা তপস্যা কোথায় উড়িয়া যায়। যতই সে তপস্যাকারী হোক তবুও মহিলা, সেই মহিলা যদি একবার আঁখি মেলে তাকিয়ে দেখে, একবার যদি আঁখির ইশারা করে, চোখের ইশারা করে, লক্ষ যুগের তপস্যা কি হয়ে যাবে, আপনার উড়ে যাবে, উবে যাবে। আঁখি ও তো আঁখি নহে যেন বাঁকা ছুরি গো, কে জানে কখন কার মন করে চুরি গো। সবাই জানে আঁখি নয় ও যেন বাঁকা ছুরি, আঁখি ও তো আঁখি নহে যেন বাঁকা ছুরি গো। সুতরাং সাবধান থাকতে হবে চোখ থেকে, খবরদার চোখাচোখি করবেন না। আপনার স্বামী যখন বিদেশে আছে তখন আপনি সাবধানতা অবলম্বন পূর্বক আপনি চক্ষু সবসময় অবনত করবেন, যেহেতু এটা হচ্ছে মহান আল্লাহর আদেশ, ফকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু অবনত করে। নম্বর আট, আপনি আপনার স্বামী বাড়িতে নেই, আপনাকে কি করতে হবে, আট নম্বর ব্যবস্থা, কোন পুরুষের সঙ্গে যদি কথা বলতে হয়, এমন পুরুষের সঙ্গে যে পুরুষের সঙ্গে আপনার কোন কালে বিবাহ যায়, তার মানে কি গায়ের মাহরাম, গম্য পুরুষ, তার সঙ্গে যদি কথা বলতে হয় তো খবরদার মিঠি সুরে, নরম সুরে বলবেন না, এমন সুরে বলবেন যাতে করে যার সঙ্গে কথা বলছেন তার মনের রোগ যেন প্রকাশ না পায়, তার অন্তর যেন নরম না যায়, না নরম না হয়ে যায়, তার অন্তর যেন ভিজে না যায়। আপনার মনের, আপনার কথার মধ্যে আকর্ষণ, নারীর শব্দই হচ্ছে আকর্ষণময়, তাই না? মহিলা কথা বললে তাতে আকর্ষণ সৃষ্টি হয়, আপনি তার সঙ্গে এমন ভাবে কথা বলছেন যে আপনি তাকে আকর্ষণ করছেন। এখানে সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওলি ফায়াতমাউ আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য মেয়েদের মত নও, হে মুসলমান নারীরা, তোমরাও কিন্তু অন্যান্য জাতির নারীদের মত নও, তোমাদের পৃথক বৈশিষ্ট্য আছে, আল্লাহর প্রতি ঈমান আছে মানেই হচ্ছে পৃথক বৈশিষ্ট্য আছে, তোমরা অন্য জাতির মেয়ের মতো নাও। সুতরাং যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন যেন নম্র সুরে, খুব আকর্ষণীয় সুরে কথা বলো না, কারণ তাতে হবে কি, যাদের মনে রোগ আছে, এই যেমন লম্ফট টাইপের পুরুষ, তারপরে আপনার মস্তান টাইপের পুরুষ, যারা সবসময় মহিলাকে আকর্ষণ করতে চায়, ফাঁদে ফেলতে চায়, প্রেম ভালোবাসা জালে ফেলতে চায়, তারা কি হবে, আকৃষ্ট হয়ে যাবে, তোমার প্রতি লোভ রাখবে, তোমাকে যখন তুমি টেলিফোনেও হোক, টেলিফোনে কথা বলার সময়ও খবর তো এরকম কথা বলবে না, কারণ যখন তোমার শব্দ মোহনীয় হবে, কমনীয় হবে, তখন তার ইচ্ছা হবে যে মহিলার শব্দ এত সুন্দর, সেই মহিলা না কত সুন্দর, তাকে আমি দেখতে চাই, দেখতে চেষ্টা করবে, তার সঙ্গে দেখা করার চেষ্টা করবে। এই জন্য খবরদার আগে থেকেই, এমন আগে থেকেই যেন গোড়া কেটে দাও, গাছ বাড়তে না পারে। যখনই দেখবে যে অঙ্কুর গজাতে চাচ্ছে, অঙ্কুরকে পায়ে করে দাবিয়ে দাও, যাতে করে গাছ হয়ে আস্তে আস্তে আস্তে আস্তে প্রেম আকারে বেড়ে না যায় এবং তোমার সর্বনাশ না করে। আর বুঝতেই পাচ্ছেন, আমরা জানি আমাদের সমাজে মহিলার যে শব্দ, মহিলার যে কথাবার্তা, মহিলাদের নরম নরম কথা, মহিলাদের যে ভালোবাসার কথা, মহিলাদের মিষ্টি মিষ্টি কথা, আর এতে পরপুরুষের মন খুব সুন্দরভাবে গলে যায়। ওই যে লোকেরা বলে না, নরম কথায় মন গলাতে নেই মেয়েদের জুড়ি, তালমিশির ছুরি নারী তালমিশির ছুরি, এটা আমাদের প্রচলিত আছে, আপনারা সবাই জানেন যে নরম কথায় মন গলাতে নেই মেয়েদের জুড়ি, তালমিশ্রির ছুরি নারী তালমিশ্রির ছুরি, ছুরি কিন্তু ওটা কিসে তালমিছিরি, তাও আর সাধারণ মিশ্রি না, মিশ্রি তো বোঝেন না, ওই যে মোটা চিনি বড় চিনি, এটা ছুরি, বড় ছুরি করে দেওয়া হয়েছে, খেতে স্বাদ আছে কিন্তু ওটা কি ছুরির আঘাত আছে, মিষ্টি দেবে খেতে কিন্তু পেছনে আপনার কি করবে সর্বনাশ করবে, এই জন্য তালমিশ্রির ছুরি নারী তালমিশ্রির ছুরি। অতএব সাবধান, পুরুষকেও বলছি সাবধান, স্বামীকেও বলছি সাবধান, স্ত্রীকেও বলছি সাবধান, খবরদার নরম সুরে কথা বলবেন না, তালমিশ্রির ছুরি হবেন না। নম্বর নয়, আপনি বাড়িতে থাকলে পরে, শ্বশুর বাড়িতে থাকলে আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত যথাসাধ্য করুন, শ্বশুর শাশুড়ির খেদমত করুন, নিজের মা বাপের মতো তাদের যত্ন নিন। এটা নয় যে আমি কেন দেখব না, তাদের প্রতি আপনি যদি ভালো ব্যবহার প্রদর্শন করেন তাহলে, আপনি যদি তাদেরকে মা বাপ মনে করেন তাহলে তারাও আপনাকে বেটি মনে করবে, মেয়ে মনে করবে, এতে আপনার সৌহার্দ্যের সাথে আপনি ভালোভাবে থাকবেন। আর যদি আপনি তাদের প্রতি শ্রদ্ধা না রাখেন, তাদের খেদমত না করেন, তাহলে তারাও আপনাকে মেয়ে বলে জানবে না, ফলে আপনার সেখানে থাকতে অসুবিধা হবে, সেখানে কষ্ট হবে থাকতে। স্বামী এখান থেকে টাকা পাঠাচ্ছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সে টাকা পয়সা নিয়ে আপনি যদি সেটা কন্ট্রোল করেন, স্বামী বলছে তুমি টাকা তোমার নামে পাঠালাম, মাকে এত দিও, বাপকে এত দিও, ভাইকে এত দিও, আর তুমি না, তা হবে না, কন্ট্রোল, আপনাকে বলছে 1000 দাও, আপনি বলছেন আমি 500 দেব, তার মানে স্বামীর ওপরে আপনি, আমাদের দেশে বলে খোদার ওপরে খোদকারী, তাই না, স্বামী বলছে 1000 দাও, বলছেন আমি 500 দেব, এত টাকা কি করবে ও। এইভাবে যদি আপনি করেন তো আপনার ব্যবহার নোংরা হলো, আর ব্যবহার নোংরা হলে আপনার সংসারে আপনাকে কেউ পছন্দ করবে না, তখন আপনার ওই সংসারে জায়গা হওয়া মুশকিল হয়ে যাবে, আপনার স্বামীর সাথে তাদের দ্বন্দ্ব হবে, আপনাকে নিয়ে তাদের কি হবে, টানাপোড়েন বাড়বে। সুতরাং এটা করবেন না, যথাসম্ভব স্বামীর যে আত্মীয় আছে, শ্বশুর শাশুড়ি বিশেষ করে, তাদের প্রতি আপনি সৎ ব্যবহার করবেন। নম্বর দশ, স্বামী যেহেতু বাড়িতে নেই, আপনারও পর্যাপ্ত সময় আছে, স্বামীর থাকলে পরে স্বামীর খিদমতে অনেক সময় যায়, এখন স্বামী নেই, তখন আপনি যে সময়টা বাঁচে সেই সময়টা কি করুন, ফ্রি সময়টা কি করুন, টিভি দেখে কাটান, তাই না, ফ্রি সময় আমাদের টিভি দেখে কাটানো হয়, সামনে টিভি আছে, 900, 1200, 1300 চ্যানেল আছে, টিপে টিপে টিপে টিপে এই আজে বাজে জিনিস দেখা হয়, আজে বাজে জিনিস শোনা হয় না, আপনার যখন পর্যাপ্ত সময় আছে সেই সময় আপনি কোরআন তেলাওয়াত করে কাটান, নামাজ পড়ুন, নামাজের পর কোরআন তেলাওয়াত করুন, সংসারে কাজ নেই, স্বামীও নেই, তখন আপনি কোরআনকে আপনার সাথী বানিয়ে নেন, কোরআন পড়ুন, কোরআনে আপনার মন ভালো থাকবে, তাই না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকরে মন সন্তুষ্ট হয়, শান্তনিত হয়, মন শান্ত হয়। আর যদি বলে না গান শুনবো, ফিল্ম দেখবো, তাহলে তাতে মন ফ্রি হবে না, বরং ফ্রি হওয়ার জায়গাতে বেশি করে জ্যাম হয়ে যাবে। আল্লাহর জিকরে মন কি হবে, ফ্রি হবে। খবরদার গান শুনবেন না, প্রেমমূলক গান, ফিল্মি গান, ছায়াছবির গান, এই গানেই আপনার সর্বনাশ হবে, গানে মুনাফিকি সৃষ্টি করে। আর আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হচ্ছে জেনা, ব্যভিচারের মন্ত্র। যখন আপনি টিভিতে শুনবেন, আপনার টেপে শুনবেন, রেডিওতে শুনবেন এইসব ছায়াছবির গান, প্রেমের গান শুনবেন, তখন ওগুলো সুরসুরি দেবে আপনাকে, আর সেই সুরসুরিতে আপনার ব্যভিচারের সুরসুরি আসবে, আর ব্যভিচার সৃষ্টি হবে আপনার মনের ভিতরে। সুতরাং গানে মন শান্তি পায় না, গানে মন আরো আগুন জ্বলে ওঠে, মনের আগুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জিকিরে মন শান্ত হয়, অতএব আল্লাহর জিকির করুন, আল্লাহ স্মরণ করুন, একটা ভালো বই পড়ুন, একটা ভালো বই পড়ুন, ইসলামী বই পড়ুন, তাতে আপনার মন শান্ত নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াশুয়ান জিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আল্লাহর জিকির থেকে মন ফিরিয়ে নিলে, আল্লাহর জিকির থেকে সরে গেলে তার সাথে শয়তান সাথী হয়। যখন আল্লাহ নেই তখন আসবে কে, শয়তান। আসন তার খালি থাকতে পারে না, কারো মন খালি থাকতে পারে না, মনের আসনে যদি আল্লাহ না থাকে তাহলে কে থাকবে? শয়তান থাকবে। আল্লাহ তাআলা তরফ থেকে শয়তান সাথী হয়ে যায় সেই মহিলার সেই পুরুষ। সুতরাং খবরদার, আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নেবেন না। আপনি তো দেখছেনই, যদি আপনি বলেন আমি ভিডিওতে ফিল্ম দেখব, আমি আমার টিভি, আমার স্বামী আমাকে বিদেশ থেকে রঙিন টিভি পাঠিয়েছে, আমার বলেছে কারো বাড়ি যাবে না, তুমি নিজের বাড়িতে বসে বসে দেখবে, আর পর পুরুষ ওই হিরো আপনাকে চোখ মারছে, তাই না? বাইরে থেকে কোথা থেকে কোথা কোন দেশের হিরো আপনাকে চোখ মারছে, আপনি বিছানায় শুয়ে আছেন। আর আমরা বোকা যারা আমার স্ত্রীদেরকে টিভি দিয়েছি, তারা আমাদের চোখ মারা না দেখিয়ে আপনার স্ত্রীদেরকে বাইরের পর পুরুষরা, বাইরের হিরোরা আমার স্ত্রীকে চোখ মারছে, বিছানায় বসে তা ঘরের ভিতরে সেই চোখ মারা দেখছে, সেই বড় খবরদার। এরকম করবে না, বরং সব সময় চেষ্টা করবে যে এইসব নোংরা জিনিস থেকে আমি দূরে থাকব। যদি ভালো জিনিস দেখা থাকে দেখো, খারাপ জিনিস দেখবে না, কারণ তাতে কি হবে, মন ভালো হওয়ার জায়গাতে খারাপ হয়ে যাবে। খবরদার যৌন চিন্তা করবে না, বাড়িতে থাকতে যৌন চিন্তা করবে না। যৌন চিন্তা তো করতে হয় না, চিন্তা আপনি হয়ে যায়। কখন হয়? যখন যৌন উত্তেজনামূলক কিছু দেখবে তখনই যৌন চিন্তা হবে। খারাপ জিনিস দেখবে, নোংরা জিনিস দেখবে, ইন্টারনেটে দেখবে, টিভিতে দেখবে, ভিডিওতে দেখবে, খালাস, তখনই আপনার মনের ভিতরে, তখনই ওই মহিলার মনের ভিতরে যৌন চিন্তা জাগবে। যৌন চিন্তা জাগরিত হলে তখন নিজেকে স্থির রাখা, নিজেকে ঠিক রাখা বড় মুশকিল হয়ে যাবে। তবে এ চিন্তা তো দূরে রাখা যাবে না, এ চিন্তা হবে যখন একাকিনী শুয়ে থাকবে মহিলা, যখন স্বামী বিদেশে আছে, এদিকে স্বামীও একাকি শুয়ে আছে, সেও স্ত্রীকে কল্পনা করবে, ওদিকে স্ত্রীও স্বামীকে কল্পনা করবে। সেই কল্পনা পরিচ্ছন্ন এবং পবিত্র হওয়া দরকার। এখন তো টেলিফোনের যুগ, যখন মন খারাপ করবে স্বামীকে টেলিফোন লাগিয়ে দাও, কথা বলো, এবং স্বামী স্ত্রী যেমন কথা, এই ক্ষেত্রেও পুরুষদের খেয়াল রাখা উচিত। অনেক পুরুষ আছে যে টেলিফোন লাগিয়ে দিয়ে ওই সময়ে নির্জনে স্ত্রীর সঙ্গে এমন কথা বলে যেগুলো উত্তেজনামূলক কথা। তখন স্ত্রী বলে তুমি আর থেকো না, তুমি চলে এসো, আমি ডাল ভাত খাবো, গাছতলায় থাকবো, তুমি আর বিদেশ করো না, খুব মিষ্টি মিষ্টি কথা বলবে। তারপর যখন যাবেন যে লিপস্টিকের পয়সা জোগাড় করতে পারবেন না, তখন তোমার আবার কিসের মরণ? হ্যাঁ, তোমার টাকা নেই, তোমার পয়সা নেই, তুমি কিসের পুরুষ? এতদিন মিষ্টি মিষ্টি কথা বলছো, তখন কিন্তু মিষ্টি বলবে না, তখন মিষ্টিটা কি হয়ে যাবে, নিম পাতা। সুতরাং মিষ্টি কথায় বলবেন না। আর স্ত্রীকে কথা বলার সময় এমন কথা বলবেন না যাতে সে উত্তেজিত হয়, খবরদার। কারণ উত্তেজিত হয়ে যখন টেলিফোনটা কেটে দেবেন, তখন সেই উত্তেজনা প্রশমিত করার জন্য বিভিন্ন পথ আছে, সেই পথ অবলম্বন করতে হবে। আপনি জানেন না, যেমন আপনিও অবলম্বন করে থাকেন, সর্বনাশ আপনিও, আপনি নিজেকে বোঝেন যে আপনি কি করেন। সেও তো মানুষ, তারও তো মন আছে, তারও তো প্রকৃতি আছে, তারও তো উত্তেজনা আছে, তারও তো যৌবন আছে। সে অন্যরকম উল্টো পথে চলতে লাগবে, এমন কথা বলা বলি করবেন না যাতে যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। বরং যদি আপনার মনে মনে কোন কল্পনা হয়, তাহলে কবির মতো কল্পনা করুন। শুনুন কবি কি বলছেন। বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি, এখন বর্ষা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময়ে বেশি এইসব কি হয় মনের ভিতরে ওই রোমান্স জাগে, মনের ভিতরে স্বামী স্ত্রীর যৌন ইত্যাদি, যাই হোক, এই রোমান্স যখন জাগে তখন আপনি বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি, ঝরবে তুমি একলা মনে মনের কেতকি, মনের মনে নিশীত রাতে চুম দেবে কি কল্পনাতে, স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি, মেঘের সাথে কানবে তুমি আমার চাতকি। সমস্যা নেই, আপনি আপনার স্ত্রীকে কল্পনা করুন, কিন্তু সীমিত ভাবে। বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নও, দূরে যত রওয়ে হিয়ার তত নিকট হও, দূরে থাকো, তুমি থাকো সৌদি আরবে, কিন্তু আমার কাছে থাকো, তার মানে যোগাযোগ রাখো, আমার প্রতি ভালোবাসা রাখো, এতো কাছে থাকা। দূরে যত রও এ হিয়া তত নিকট হও, থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাননি রাতে, যত গোপন তত মধুর নাই বা কথা কও, তুমি দূরে আছো কথা নাই বা করলো, যত গোপন থাকো ততই মধুর, শয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও। ওগো আমার আড়াল থাকা, ওগো স্বপন চোর, তুমি আছো আমি আছি এই তো খুশি মোর। রাত্রেবেলা আকাশে চাঁদের দিকে তাকান, সেও চাঁদের দিকে তাকাচ্ছে, আপনিও চাঁদের দিকে তাকাচ্ছেন, কল্পনা করেন সেও চাঁদ দেখছে, আমিও চাঁদ দেখছি, সে সেখানে ভালো আছে, আমি সেখানে ভালো আছি, এখানে ভালো আছি, এটাই তো খুশি। উপায় নেই, যাওয়ারও উপায় নেই, আসারও উপায় নেই, সুতরাং তুমি আছো আমি আছি এই তো খুশি মোর। তুমি অন্য কারো হয়ে যেও না, তুমি আমার আছো, আমি তোমার আছি, আমি তোমার ছাড়া অন্য কারো হইনি, আর তুমি আমার ছাড়া অন্য কারো হইও না, এটাই হচ্ছে আমাদের আনন্দ, এটাই হচ্ছে আমাদের খুশি। কোথায় আছো কেমনে রানী, কাজ কি খোঁজে নাই বা জানি, ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর, চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর, রাতে যখন একলা শোবো চাইবে তোমায় বুক, নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ, দুঃখের সরায় মস্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে, কল্পনাতে আঁকবো তোমার চামচুয়ানো মুখ, ঘুমে জাগায় জড়িয়ে রবে, ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো পরম সুখ। অতএব তোমার চাঞ্চুয়ানো মুখ যেন আমার বুকের ভেতরে সবসময় চাঁদের মতো জেগে উঠুক, তাই না? কদিন আগে চাঁদে দেখছিলেন না কার কার ছবি, চাঁদে ওইভাবে ছবি আঁকা যায়, চাঁদে ওইভাবে ছবি আঁকা যায়, তেমনি আপনার মনের আকাশে, বুকের ভিতরে যে বিশাল আকাশ আছে ভালোবাসার আকাশ, সেই আকাশে চাঁদ উঠুক, আর সেই চাঁদে কার মুখ দেখুন যাকে আপনি ভালোবাসেন। নিয়মিত যে যাকে ভালোবাসে চাঁদে তার মুখ দেখা যায়, দেখতে পাওয়া যায়। আপনি রাতের কল্পনাতে তার চাঁদ, ওই চাঞ্চুয়ানো মুখ আপনি দেখতে থাকেন, কল্পনা করেন, তবে হ্যাঁ নীতি হলো সে আপনার থাক আর আপনি তার থাক, এই যে একটা নীতি, সেই নীতি অবলম্বন করে চলতে হবে। নম্বর বারো, আপনার স্বামী আপনার বাড়িতে নেই, আপনার হয়তো বা যৌন উত্তেজনা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওষুধ ব্যবহার করুন, রোজা রাখুন। রোজা রাখলে তাকওয়া অবলম্বন হয়, তাকওয়া হয় তাই না? রোজা রাখলে যৌন উত্তেজনা প্রশমিত হয়, যৌন উত্তেজনা দমন হয়। এই জন্য আপনি বাড়িতে আছেন, স্বামী নেই, কোনো কাজ নেই, ঠিক আছে রোজা রাখেন, দিনে রোজা রাখবেন, রাতে সেহরি খাবেন, নামাজ পড়বেন, এতে আপনার মনটা কি থাকবে? ভালো থাকবে, স্বামীর প্রতি, স্বামীর জন্য অত মন খারাপ হবে না, কিংবা স্বামী নেই বলে অন্য বিকল্প ব্যবস্থা নেওয়ারও মন যাবে না, যেহেতু রোজা রাখছেন। আর রোজা রাখলে পরে মানুষের তাকওয়া হয়, তাকওয়া যখন হবে, মুত্তাকি যখন আপনি হবেন, আল্লাহর ভয় যখন হবে, আমি আগে বলেছি আল্লাহর ভয় গায়বী ভাবে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, এখন স্বামী নেই আল্লাহকে ভয় করে থাকবেন, এটাই হচ্ছে আপনার কাজ, এটাই হচ্ছে নিয়ম। সুতরাং রোজা রাখুন, রোজা রাখলে পরে আপনার এইসব খারাপ চিন্তা, কুচিন্তা, যৌন উত্তেজনা ইত্যাদি প্রশমিত হয়ে যাবে। নম্বর ১৩, আপনি বাড়িতে আছেন, বাড়িতে স্বামী আপনাকে মাল পাঠাচ্ছে, টাকা পয়সা পাঠাচ্ছে, ব্যাংকে আপনার জমা হচ্ছে, সেই টাকা পয়সা আপনি নয় ছয় করবেন না, সেই টাকা পয়সা নয় ছয় করবেন না, আপনি ঠিক যতটুকু দরকার ততটুকু খরচ করবেন, খবরদার সেই টাকা অপব্যবহার করবেন না, কারণ হিসাব লাগবে, আপনার হাতে আমানত দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, সেই টাকা আপনাকে খরচ করতে এখতিয়ার দেওয়া হলো, তা বলে আপনি যাচ্ছে তাই করে খরচ করবেন, ফালতু খরচ করবেন, বাজে খরচ করবেন, যেখানে খরচ করার বৈধ নয় সেখানে খরচ করবেন, কিংবা আপনি ফালতু ভাবে কাউকে দান করবেন, দিয়ে দেবেন, একে সাকে যাকে ইচ্ছা তাকে দেবেন, কারণ আবার তো আসবে, যত তা আসবে খরচ করে দাও। এইরকম যদি করেন তাহলে নিজেদের ভবিষ্যৎ নষ্ট হবে, নিজেদের ভবিষ্যতের ক্ষতি হবে। সেই সব চিন্তা করে স্বামীর ধন আপনি হেফাজতে রাখবেন, তার হিসাব লাগবে, যদি স্বামী হিসাব না নেয় কাল কেয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে, যেহেতু স্বামীর মালের আপনি খেয়ানত করছেন, এটা আপনার জন্য মোটেই জায়েজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুনফিকু ইমরাআতুন শাইয়্যাম মিন বাইতি যাওজিহা ইল্লা বিইযনিহ, স্ত্রী, কোন স্ত্রী যেন তার স্বামীর কোন রকমের মাল খরচ না করে স্বামীর অনুমতি ছাড়া, যে কোনো মাল খরচ করবে স্বামী স্বামীকে অনুমতি নেবে, এত টাকা অমুককে দেব, দান করুন, ঠিক আছে, দান করলেও স্বামীর কাছে অনুমতি চাই, যে অমুক বিধবা, তোমার অমুক খালা, সে গরিব মানুষ, সে টাকা চাইতে এসেছে, তো তাকে ৫০০ টাকা দেব, এটা আপনার কাছে অনুমতি নিতে হবে, স্বামীর কাছে অনুমতি নিতে হবে, স্বামীর বিনা অনুমতিতে খরচ করা যাবে না। কিলা, বলা হলো, ইয়া রাসূল আল্লাহ, ওয়ালা তাআম, ইয়া আল্লাহ রাসূল, যদি মহিলা খানা তৈরি করেছে, সেই খানা থেকে কেউ চাইতে এলো খানা খাবার দাও, তাতেও কি অনুমতি নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা আফদালু আমওয়ালিনা, খাদ্য খাবার হলো আমাদের সর্বশ্রেষ্ঠ মাল, অতএব সর্বশ্রেষ্ঠ মাল খাদ্য, তার ব্যাপারেও স্বামীর কাছে অনুমতি নিতে হবে। আম অনুমতি নিতে পারে, যে মাঝে মাঝে ওই পাড়ার একটা মেয়ে আমার কাছে আসে খাবার চায়, আমি তাকে দেবো, যদি স্বামী বলে হ্যাঁ যখন আসে তখন দিই, খালাস, বারবার অনুমতি চাইতে হবে না, বারবার চাওয়ার প্রয়োজন নেই, কিন্তু অনুমতি আপনাকে নিতে হবে স্বামীর কাছে, স্বামীকে না বলেই আপনি খরচ করতে লাগলেন, না খবরদার না, আপনি একটা সুন্দর শাড়ি সৌদি আরব থেকে সুন্দর শাড়ি নিয়ে গেছেন, আজকাল তো বুঝতে পারছেন বহু রকমের শাড়ির নাম, কম্পিউটার শাড়ি, তারপরে কি শাড়ি কি শাড়ি, বহু রকমের আছে, শাড়িটা পরে আছেন, এমন সময় আপনার এক সই বন্ধু, মেয়ে বন্ধু এলো, বলে শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ, যে আপনি শাড়িটা খুলে তাকে দিয়ে দিলেন, বাস, স্বামী আপনার জন্য পছন্দ করে পাঠিয়েছে, আপনি পরবেন, আপনার স্বামী দেখবে, তা না করে আপনি আপনার স্বামীকে না জানিয়ে ওই শাড়িটা আর কাউকে দিয়ে দিলেন, নিজের বোনকে দিলেন, ভাবিকে দিলেন, বা নিজের সখীকে দিলেন, এটা উচিত না। যদি আপনাকে দিতে হয় যদি আপনার চক্ষু লজ্জার কারণে দিতে হয়, আপনি আপনার স্বামীর কাছে অনুমতি চান যে এই শাড়িটা অমুক পছন্দ করছে আমি কি তাকে দেবো, তাহলে আপনি দিতে পারেন, নচেত না। এমনকি বিক্রিও করতে পারেন, যদি কেউ কিনে নিতে চায় যে শাড়িটা ঠিক আছে পয়সা নেই, না স্বামীর চোখে ধরেছে যে এই শাড়িটা আমার স্ত্রী পরবে, আপনি সেটা বিক্রি করতে পারেন না, যেহেতু স্বামীর সেখানে তার এখতিয়ারে, তার ইচ্ছাতে, তার সৌন্দর্যে আপনার কি করা হবে, হস্তক্ষেপ করা হবে। অতএব আপনি জিজ্ঞেস করে নেন যে অমুক শাড়িটা এনেছেন বা অমুক জিনিসটা নিয়ে এসেছেন। অনেক সময় অলংকার পছন্দ হয়, সজীব থেকে অলংকার নিয়ে গেছেন, সে অলংকার একজনের পছন্দ হলো, আপনার বোনের হয়তো কোনো মহিলা বোনের পছন্দ হলো, স্ত্রী আকার পছন্দ হলো, তখন সে নিতে চাইলো, বললাম পয়সা নেই আমাকে দিয়ে দে, এর জন্য অনুমতি নিতে হবে। আপনি স্বামীর দেওয়া জিনিস আপনি নিজে ক্রয় বিক্রয় করতে পারেন না, ব্যবসা করতে পারেন না, স্বামীর অনুমতি নেবেন তারপরে। এইভাবে আপনি দান করুন কিংবা গিফট দেন কিংবা বিক্রি করেন কিংবা যাই করেন, স্বামীর কাছে অনুমতি নিতে হবে। স্বামীর মালে অন্যায় হস্তক্ষেপ করবেন না, যেখানে কোন রকমের হেরফের করবেন না, কারণ আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সবাই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনার স্বামীর মালের দায়িত্ব আপনার ঘরে আছে, কাল কেয়ামতের দিনে আল্লাহ ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নম্বর ১৪, যার স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, অথচ সন্তান আছে সাথে, অনেক সময়ে অনেক মহিলা আছে যারা ছেলে মেয়ের প্রতি খেয়াল করেন না, শুধু নিজের দেহ নিয়ে ব্যস্ত। অনেকে আবার বলে কোলের ছেলে জলে ভাসিয়ে যৌবন সাজাবো, এখন মহিলা আছে তো সেই রকম কোলের ছেলে জলে ভাসিয়ে যারা যৌবন সাজাতে চায় তাদের জন্য বলছি, এটা তোমার জন্য জায়েজ না। স্বামীর যে সন্তান, সেই সন্তানের দেখাশোনা করো, তার ঠিক মতো তাকে মানুষ করতে হবে, লালন পালন করতে হবে, প্রতিপালন করতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা, তবে সেই ব্যবস্থা দিও না যে ব্যবস্থার কথা আমি আগে বলেছি, যে প্রাইভেট মাস্টার রাখলে স্বামী আমরা একটা প্রাইভেট মাস্টার ঠিক করে দিল, সেই মাস্টার ডেলি যায় স্ত্রীর কাছে, আর স্ত্রী পাশে বসে ছেলেকে পড়ায় এবং স্ত্রী চা বানিয়ে দেয় মাস্টার মশাইকে, আসুন বসুন, বুঝতেই পারছেন। এখানে কি হলো, এটাকে বলে ইখতিলাত, আরবিতে কি বলা হয়, ইখতিলাত, অবাধ মিলামিশা। যখন বারবার ঘর্ষণ হবে, বারবার ঘর্ষণ হতে হতে একসময় দেখবেন আগুনের থিমকি বাড়ছে। ওই যে বলেছিলাম না, ঢাকা থেকে টেলিফোন আসছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, কি ব্যাপার, না তোমার ছেলে মেয়ে কাঁদছে, কি হয়েছে, তুমি বাড়িতে এসে বুঝতে পারবে। বাড়িতে কোন রকম করে বাড়িতে গেল, দেখছে হ্যাঁ সত্যি ছেলে মেয়ে কাঁদছে, তার কারণ তার মা নেই, মা কোথায় গেছে, প্রাইভেট মাস্টারের সঙ্গে, হ্যাঁ প্রাইভেট মাস্টারের সঙ্গে বেরিয়ে চলে গেছে, এরকম ঘটছে। সুতরাং আপনি এমন মাস্টার ঠিক করবেন না তারবিয়াতের জন্য যে ছেলে পড়াতে গিয়ে ছেলের মাকেই পড়িয়ে বসে। সুতরাং এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা স্বামীকেও উচিত, স্ত্রীকেও উচিত, এবং ঘর বাড়ি স্বামীর ঘরের লোককেও উচিত, যে এই সব অবৈধ এবং অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করে না দেওয়া, নচেত ঠকতে হবে সবাইকে। কুল মান যখন যাবে তখন সবাই বুঝবে, আর যখন সর্বনাশ হয়ে যাবে তখন যতই আপনার ওই প্রশাসন বলুন না যাই বলুন, কোনো কিছু আপনার সেই মান ইজ্জত, সেই কুলমান, সেই বংশের বংশমর্যাদা আর সেই ইসলামী ইমান ইত্যাদি ফিরিয়ে দিতে পারবে না, কোনো কেউ পারবে না। অতএব আপনি যখন বিবাহিত, আপনার সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তখন আপনার হাতেই তাকে মানুষ করতে হবে, প্রতিপালন করতে হবে, মায়ের হাতেই গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام